সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছে রাত জাগি না। সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না, তোমার জন্য মিছে মিছে কাব্য লিখি না। এখন তোমার জন্যে আমার কোনো সময় নেই, এখন আমি ভালোবাসি শুধু আমাকে, এখন আমি ভালোবাসি শুধু আমাকে। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছে রাত জাগি। এখন আমার সঙ্গী আকাশ রাতের ধ্রুব তারা, বৃষ্টি সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া। এখন আমার সঙ্গী আকাশ রাতের ধ্রুব তারা, বৃষ্টি সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া। সময় পেলে উদাস মনে দেখি যোছো না, তোমার জন্য মিছে মিছে কাব্য লিখি না। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছে রাত জাগি না। এখন আমার সঙ্গী গিটার সুরের ডানা মেলা, ইচ্ছে সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া। এখন আমার সঙ্গী গিটার সুরের ডানা মেলা, ইচ্ছে সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া। সময় পেলে উদাস মনে দেখি যোছো না, তোমায় নিয়ে মিছে মিছে স্বপ্ন দেখি না। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছে রাত জাগি না। সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না, তোমার জন্য মিছে মিছে কাব্য লিখি না। এখন তোমার জন্য আমার কোনো সময় নেই, এখন আমি ভালোবাসি শুধু আমাকে, এখন আমি ভালোবাসি শুধু আমাকে।